ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ওমান থেকে এক ভাই মোবাইল নাম্বার শেষে 5489 জানতে চেয়েছেন যে তাবলিগে ইজতেমাটা কি এবং সেখানে বের হওয়া জায়েজ আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই, তাবলিগ শব্দটা হলো প্রচার এবং প্রসার করা। তো ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসার করার হুকুম কোরআনুল কারিমে এসেছে, এবং কোরআনুল কারিমে যেমন একটি আয়াত সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি উম্মত থাকা প্রয়োজন যাদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ও ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ও ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফলতা অর্জন করতে পারবে। তো এইরকম ভাবে কোনো লোক যদি কোনো জামাত কোনো গোষ্ঠী কোনো লোক কোনো সম্প্রদায় তারা যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে এবং এভাবেই সংঘবদ্ধ হয়ে ডাকে, এটা জায়েজ। আমাদের দেশে এবং সারা পৃথিবীতে প্রচলিত যে জামাত তাবলিগি জামাত, এরা ইসলামের অনেক খেদমত করতেছে একদিক থেকে। কীরকম খেদমত? যে কিছু মানুষকে নামাজের দিকে ডাকতেছে, তাদেরকে আল্লাহ ভীরু করার চেষ্টা করতেছে এই, কিন্তু পক্ষান্তরে তাদের অনেক দিক রয়েছে যেইগুলি দিক কোরআন এবং সুন্না সমর্থন করে না, যেইগুলি দিক কোরআন এবং হাদিসের সহি আকিদার পরিপন্থী, এবং এই তাবলিগি জামাতের অনেক খারাপ কিছু দিক রয়েছে, অনেক ভ্রান্ত কিছু আকিদা রয়েছে যেগুলি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার সঙ্গে মিলে না, যার কারণে বড় বড় ওলামায়ে কিরামগণ তাদের সঙ্গে বের হওয়া নিষেধ করেছেন। কারণ তাদের অনেক ত্রুটির মধ্যে দুই একটি ত্রুটির কথা আমি বলি, যেমন মনে করেন এক নম্বর ত্রুটি হলো তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার ওপর নির্ভরশীল নয়, যেগুলি তাদের বিভিন্ন এই তাদের নেতা এবং তাদের বই তাদের পুস্তক বিভিন্ন কিতাবের মাধ্যমে এগুলি প্রমাণিত হয়েছে। দ্বিতীয় নম্বর কথা, তারা এলমে শরঈ সহি জ্ঞান অর্জন করতে খুবই শিথিলতা করেন, তারা এটা আর কি অত মূল্যায়ন করেন না যে সহি কোনটা জয়ীব কোনটা, একটা হলেই হলো। তিন নম্বর, তারা কোরআনুল কারিমের অনেক আয়াত যে রয়েছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াতগুলি বলেছেন, এই জিহাদের আয়াতগুলিকে তারা বলে যে খুরুজ ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, অর্থাৎ আল্লাহর পথে বের হওয়া দাওয়াতের জন্য। তো এক কথায় কোরআনুল কারিমের সঠিক অর্থকে তারা ব্যাঠিকে তাউইল করে, অর্থাৎ পরিবর্তন করে, অন্য পথে অন্য অর্থ তারা গ্রহণ করেছে, যেই অর্থ পূর্বেকার সালাফে সালেহিনগণ গ্রহণ করেননি। চার নম্বর, যে তারা মনে করেন যে খুরুজ ফি সাবিলিল্লাহ এটা একটা ইবাদতের অংশ, অর্থাৎ আল্লাহর পথে 40 দিনের জন্য 3 দিনের জন্য এরকম করে বের হয়ে মানুষদেরকে এরকম করে ডাকা এটা একটা ইবাদতের অংশ, এটা একটা ইবাদত মনে করেন। অথচ সাহাবায়ে কিরাম নবী করিম ইসলাম এরকম ইবাদত মনে করে 3 দিনই 40 দিনই, হ্যাঁ এরকম বছরই এরকম করে বের হওয়ার এর কোনো সিস্টেম কোরআন এবং সহিহ হাদিসে কোথাও নেই। এরপর শুধু তাই নয়, তারা অনেক প্রকার ইসলামী শরীয়তের সহি জিনিসগুলিকে পরিবর্তন করে বেদআতে রচনা করেন, যেমন দুই একটি বলি, যেমন মনে করেন পেশাব করার পর 40 কদম হাঁটতে হবে, কাশি দিতে হবে, মানে হ্যাঁ ইত্যাদি অনেক কিছু করতে হবে। তো এই যে একটা কতগুলি যেটা সুন্নাহ নয় এটাকে সুন্নত মনে করে এরকম করে অনেক কিছু করা, হ্যাঁ আবার বেহায়া মানুষের মতো যে মানুষের সামনে এরকম লজ্জাস্থান ধরে হাঁটা হাঁটি কাশাকাশি ইত্যাদি করা, এগুলি থেকে এটা ইসলাম এগুলো সমর্থন করে না। এবং আরেকটি জিনিস সেটি হলো 6 নম্বর, যেটা সেটা হলো তাদের যে কিতাবগুলি রয়েছে এগুলিতে অসংখ্য অগণিত জয়ীফ মৌজু বানাওয়ট, হ্যাঁ হাদিস দ্বারা ভরপুর, এবং তারা বলেন যে কি বর্ণিত হয়েছে হাদিসে এসেছে কিতাবে এসেছে, হ্যাঁ এরকম করে বলেন। কিন্তু কোন হাদিস এসেছে, কোথায় এসেছে, যেমন আমি একটা আয়াত পড়লাম একটু আগে, পরে বললাম সুরা আলে ইমরান 106 নম্বর আয়াত, তো এরকম তাদের মধ্যে নেই। এবং তাদের কথাগুলির মধ্যে হ্যাঁ আরেকটি মুনকার এবং যেই কথাগুলি সহি নয় সেটা হলো কি, যে তারা এই সৎ কাজের আদেশটাই শুধু করে কিন্তু অসৎ কাজে নিষেধ করে না। অথচ কোরআনুল করিম আল্লাহ কি বলছেন, যে তারা তোমাদের এমন একটা সম্প্রদায় হওয়া দরকার যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে। তারা মনে করে যে সৎ কাজের আদেশ করলে অসৎ কাজে যদি নিষেধ করে তাহলে তো তারা পালিয়ে যাবে, এটা তারা এটা ভুল একটা ব্যাখ্যা। হ্যাঁ এই জন্য তারা অনেকে কি করে যে এই অনেক মদঘর, অনেক তারপর সুদঘর তাদের মধ্যে আমির হয়ে আছে। তারপর এরপর আরো একটা জিনিস, তারা অনেক সময় মনে করে নিজেকে খুব গর্বিত মনে করে। হ্যাঁ 8 নম্বরে মনে করেন যে যে আমি খুরুজ ফি সাবিলিল্লাহ করেছি, আল্লাহর পথে বের হয়ে গেছি, অনেক কিছু অর্জন করেছি, এটাকে মানে নিজেকে খুব একে। আর অন্যদেরকে বলে তোমরা বাড়িতে বসে আসো, ঘুমায় আসো, তোমরা কি করো, তোমরা মানুষ দেখানো কাজ করো, আমরা পরিশ্রম করি, শ্রম দিয়ে বাহিরে বের হই। এইগুলি সম্পূর্ণ ভ্রান্ত এবং বাতিল আকীদা। এবং তারা এই জন্য খুরুজ ফি সাবিলিল্লাহকে জেহাদের চেয়েও বেশি মনে করে এবং এলেম অর্জন করা তাদের প্রয়োজন মনে করে না। এরকম করে তাদের মধ্যে আবার অনেকে আছে খুব ফতোয়া দেওয়ার মধ্যে একে পারদর্শী, তাই একটা বলি ফেলে এটা জায়েজ নেই, এটা জায়েজ, এটাই অমুক। তারপর যারা এরকম করে বের হয় তারা দেখবেন নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদের হককে তারা অনেক সময় বিনষ্ট করে ফেলে। তো এরকম অনেক বিষয় রয়েছে। এই জন্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহেমাহুল্লাহর একটা মজমু ও ফতোয়া গ্রন্থের 8ম খণ্ডের 331 পৃষ্ঠা রয়েছে, তিনি যেটা বলেছেন যে ফালা ইয়াজুজুল খুরুজ মাআহুম, এই তাবলিগ জামাতের সঙ্গে বের হওয়া জায়েজ নাই, ইল্লা লিমান লাদাইহি ইলমুন ওয়া বাসীরা বিল আকীদা আস-সহীহা, ওই ব্যক্তি শুধু তাদের সঙ্গে যেতে পারবে যার এলেম আছে, জ্ঞান আছে, পারদর্শী, যিনি হারামের সঙ্গে লিপ্ত হবেন না বা এরকম বিদআতের সঙ্গে শিরিকের সঙ্গে লিপ্ত হবেন না। এবং এই সমস্ত লোকদের অনেকের আকীদা হলো কবর পূজারী, তারা কবরের সঙ্গে রিলেটেড, তারা পীরের সঙ্গে রিলেটেড, তারা ওই সমস্ত মাজার পূজারের সঙ্গে এর সম্পর্ক রাখে এবং তাদের এইগুলি এবং বিদআত করতে খুবই তারা পারদর্শী। অনুরূপভাবে শেখ সালে আল ফাউজান আল ফাউজান, তিনি সালাসু মুহাজারাত ফিল ইলমি ওয়া দাওয়া একটা গ্রন্থ লিখেছেন এবং সেখানেই তিনিও উল্লেখ করেছেন যে মানুষের জন্য এরকম করে বের হওয়া জায়েজ নেই। এবং যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে তার অবশ্যই ইলম থাকতে হবে, যেমন আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরা, বলুন এটা আমার রাস্তা, আমি আল্লাহর পথে মানুষকে ডাকি আলা বাসীরা, ইলম সহকারে। তো যার এলেমে নাই সে মানুষকে কি ডাকবে, যার ভেতরে কিছু নেই সে কিছু দিতেই পারে না। তো যে লোকগুলি যাইতেছে এরকম করে খুরুজ ফি সাবিলিল্লাহ করতেছে তারা যে মানুষকে কোন দিকে ডাকবে, তার তো এলেমে নাই, তার তো জ্ঞানই নেই, তারা তো পথ ভ্রষ্ট, নিজেরাও হবে অন্যদেরকেও করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি এলেম অর্জন করে সহি পথে মানুষকে ডাকার তৌফিক দান করুক, এই কামনাই করি। হাজা এবং বিশেষ করে তাবলিগ জামাত আমাদের দেশে যে সমস্ত বিরাট একে ইজতেমা হয় এইগুলোতে গেলে অনেকে সওয়াব মনে করে যে এটা হজের সমান সওয়াব ইত্যাদি ইত্যাদি, এগুলো সব ভ্রান্ত এবং বাতিল আকীদা। এখানে যাওয়াও এবার মোশারকত করা ঠিক না। এবং বর্তমান সমাজে অনেকে ডিজিটাল আকারে হ্যাঁ কি ডিজিটালভাবে সংসদ ভবনে বসে ডিজিটালভাবে মোনাজাতে শরীক হইতেছে, কা আখেরি মোনাজাত, তো এইগুলো সব ভ্রান্ত এবং বাতিল আকীদা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং সহি পথে দাওয়াতের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। একটু লম্বা হয়ে গেছে মালেশ, মনে কিছু নেই না। ওয়া জাযাকুমুল্লাহ খাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।